بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. لبيك اللهم لبيك. الحج أشهر معلومات. لبيك لا شريك لك لبيك. الحج أشهر معلومات. إن الحمد والنعمة لك. الحج أشهر معلومات. فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله. وتزودوا فإن خير الزاد التقوى. واتقون يا أولي الألباب. لبيك اللهم لبيك. لبيك لا شريك لك لبيك. إن الحمد والنعمة لك والملك لا شريك لك. সৌদি আরবের দাওয়াত ইরশাদ আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের অধীনস্থ প্রচার ও প্রকাশনা সংস্থা পরিবেশন করছে হজ উমরা ও মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের নির্দেশিকা। সম্মানিত হাজী সাহেবদের জন্য হজ উমরা ও মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিকা উপস্থাপনের পূর্বে সৌদি আরবের গবেষণা ফতাওয়া দাওয়াত ও এরশাদ বিভাগের ডাইরেক্টর জেনারেল শেখ আব্দুল আজিজ ইবিন আব্দুল্লাহ বিন বাজের বাণী পড়ে শোনাচ্ছি। সম্মানিত হাজি ভাই সাহেবান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কার পবিত্র ভূমিতে মহান আল্লাহর অতিথি হিসাবে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আমার নিজেকে সতর্ক করছি এবং আল্লাহর বাণীর মর্মানুসারে তার উপর আমল করার উদ্দেশ্যে আপনাদেরকে নসিহত করছি। প্রথমত, আল্লাহ দুনিয়া ও আখরাতে সফল কাম ও মুক্তিপ্রাপ্ত বান্দাদের সম্পর্কে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, অর্থাৎ তারা পরস্পরের সত্য নিষ্ঠা ও ধৈর্য ধারণের উপদেশ দিয়ে থাকে। দ্বিতীয়ত, তিনি এই কথাও বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ সৎকর্ম ও আত্মসংযমে তোমরা একে অন্যকে সাহায্য করবে, কিন্তু পাপ কাজ ও সীমা লঙ্ঘন নয়। আল্লাহ পাকের নিকট সকলের জন্য মকবুল হজ নন্দিত চেষ্টা ও মঞ্জুরিপ্রাপ্ত সৎআমলের জন্য সবিনয়ে প্রার্থনা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। প্রথমে হাজী সাহেবানদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশাবলী বর্ণনা করার জন্য অনুরোধ রইল। হাজী ভাই সাহেবান, আমরা এই জন্য মহান আল্লাহ পাকের প্রশংসা করছি যে তিনি আপনাদেরকে তার গৃহের হজ পালন ও হারাম শরীফ পরিদর্শনের তৌফিক প্রদান করেছেন। আমরা তারই দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের ও আপনাদের সৎ আমলসমূহ গ্রহণ করেন এবং সকলকে বহু গুণে গুণ বর্ধিত হারে সওয়াব দান করেন। নিম্নোক্ত উপদেশাবলী আপনাদের খেদমতে পেশ করছি। আশা করি আল্লাহ পাক আমাদের সকলের হজকে গ্রহণ করে আমাদের প্রচেষ্টাকে অনুগ্রহপূর্বক কবুল করবেন। শর্তব্য যে আপনারা এক বরকত সমৃদ্ধ সফরে বের হয়েছেন এবং আল্লাহর দিকে এমন হিজরত করেছেন যা তার একত্ববাদ, নির্ভেজাল তওহীদ, তার আমন্ত্রণ গ্রহণ এবং তার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত। আর এর চেয়ে অধিকতর সওয়াবের কোনো বস্তুই নেই। কারণ এ কথা সকলেরই জানা আছে যে মকবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। আপনারা সতর্ক থাকুন যাতে করে শয়তান আপনাদের মাঝে ঢুকে না পড়ে, কেননা সে আক্রমণের প্রতীক্ষায় ওত পেতে আসে। সুতরাং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে পরস্পরের সাথে ভালোবাসা ও মিত্রতা স্থাপন করুন এবং বিবাদ বিসংবাদ ও আল্লাহর নাফরমানি করা হতে বিরত থাকুন। আপনারা জেনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, অর্থাৎ তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অন্য ভ্রাতার জন্য তাই পছন্দ করে। আপনারা যখনই হজ ও ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যার সম্মুখীন হবেন তখনই তার সমাধান কল্পে কোনো উপযুক্ত আলেমের শরণাপন্ন হবেন যাতে করে উক্ত বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, অর্থাৎ যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে বিদ্বানদের নিকট হতে জেনে নিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, অর্থাৎ আল্লাহ যার মঙ্গল চান তাকে ধর্মীয় জ্ঞানের অধিকারী করেন। আপনারা অবহিত হন, আল্লাহ পাক আমাদের উপর কতিপয় কাজ ফরজ আর কতিপয় কাজকে সুন্নত রূপে নির্ধারিত করেছেন এবং আল্লাহর বিধান হচ্ছে যে তিনি ফরজ বিনষ্টকারী সুন্নত আমলকে কবুল করেন না। অনেক হাজি ভাই এই তথ্য সম্পর্কে অবহিত না থাকায় ঈমানদার নরনারীকে কষ্ট দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন হাজারে আসওয়াদকে চুম্বন করা, তওয়াফ করাকালীন রমল করা, দ্রুত চলা, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করা, জমজমের পানি পান করা, এগুলো সুন্নাত। পক্ষান্তরে মুমিনগণকে কষ্ট দেয়া হারাম। অতএব সুন্নাত পালন করতে গিয়ে কি করে হারাম কাজকে প্রশ্রয় দেয়া যেতে পারে? সুতরাং পরস্পরকে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাদেরকে নির্ধারিত সওয়াব ও মহৎ পুণ্য প্রদান করবেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হয়ে বলতে চাই, কোনো মুসলিম পুরুষের জন্য যে কোনো কারণেই হোক না কেন, কোনো মহিলার পাশে অথবা তার পেছনে দাঁড়িয়ে মসজিদে হারাম বা অন্য যে কোনো মসজিদে নামাজ আদায় করা উচিত নয়। অবশ্য এই অবস্থা হতে বেঁচে থাকার সামর্থ্য না থাকলে সে অন্য কথা, বরং মহিলাদের জন্য পুরুষদের পেছনে নামাজ আদায় করা অপরিহার্য। কোনো মুসলিমের জন্য সমীচীন নয় যে সে হারাম শরীফের দরজাগুলো ও তার ভেতরের পদগুলোতে নামাজ আদায় করতে গিয়ে দরজাগুলো বন্ধ করে দেয়, যদিও সে ফরজ নামাজের জামাত পাওয়ার জন্য তা করে থাকে। কাবা শরীফের পাশে উপবেশন করে বা তার নিকটে নামাজ আদায় করতে গিয়ে অথবা হিজরে হযরত ইব্রাহিম কর্তৃক তৈরিকৃত কাবা গৃহের পরিত্যক্ত অংশ অথবা মাকামে ইব্রাহিমের কাছে অবস্থান করতে গিয়ে তওয়া বন্ধ করে দেয়া জায়েজ নয়, বিশেষ করে ভিড়ের সময় এই নিষেধাজ্ঞা আরো দৃঢ়তার সাথে প্রযোজ্য, কারণ এটা অন্তহীন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হাজারে আসওয়াদ চুম্বন করা সুন্নত আর মুসলমানদের সম্মান সংরক্ষণ করা ফরজ। সুতরাং সুন্নত প্রতিষ্ঠা কল্পে ফরজ কাজকে নষ্ট করা যাবে না। আর যদি হাজারে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করা অসাধ্য হয় তবে হাত দ্বারা ইশারা করত আল্লাহু আকবর বলে তওয়াফকারীদের সাথে চলতে থাকবেন আর সারিগুলো ভেদ করে গমন করবেন না, স্থিরভাবে তওয়াফ সম্পন্ন করে বের হবেন। রুকনে ইয়ামানিকে চুম্বন করা সুন্নত নয়, বরং ভিড় না থাকলে কেবলমাত্র ডান হাত দ্বারা স্পর্শ করবেন আর স্পর্শ করার সময় বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং ইহাতে চুম্বন করবেন না। আর যদি স্পর্শ করা কঠিন হয় তবে ইহাকে ছেড়ে তওয়াব করতে থাকবেন। ইহার প্রতি ইশারা করবেন না এবং ইহার বরাবর হওয়ার সময় তাকবীর ও দিবেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উহা প্রমাণিত হয়নি। আর যখন রুকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পৌঁছবেন তখন এই দোয়া পড়া মুস্তাহাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পরিশেষে সকলকে কিতাবুল্লাহ আল কোরআন ও সুন্নতে রাসূলুল্লাহ আল হাদিসের বিধানকে আঁকড়িয়ে ধরার জন্য উপদেশ প্রদান করছি। অর্থাৎ তোমরা আল্লাহর অনুগত হও এবং তার রসুলের অনুগত হও যেন তোমাদের প্রতি দয়া করা হয়। এবার ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ বলবেন কি? হে মুসলমান ভ্রাতাগণ, জেনে রাখুন কতগুলো কাজ ইসলামকে বিনষ্ট করে দেয়। সেগুলোর মধ্যে যে দশটি কাজ পুনঃ পুনঃ সংঘটিত হয়ে থাকে তা থেকে সতর্ক থাকবেন, সেগুলো নিম্নরূপ। প্রথমত, ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবেন, দোজখই হবে তার ঠিকানা, অত্যাচারীদের জন্য কোনো সহায়তাকারী নেই। নিম্নে বর্ণিত কার্যাদি আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করার অন্তর্ভুক্ত, যথা মৃত ব্যক্তিকে আহ্বান করা, তাদের কাছে বিপদ হতে উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা করা এবং তাদের নামে মানত ও কুরবানি করা। দ্বিতীয়ত, যারা নিজেদের ও সৃষ্টিকর্তার মধ্যে মাধ্যম নির্বাচন করত তাদেরকে আহ্বান করে এবং তাদের উপর ভরসা করে তারা সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যায়। তৃতীয়ত, যারা মুশরিকগণকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে অথবা তাদের ধর্মকে সঠিক বলে বিশ্বাস করে তারা কাফের হয়ে যায়। চতুর্থত, যে ব্যক্তি তাগুতের ক্ষুদাদ্রোহী শক্তি হুকুমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অপেক্ষা শ্রেষ্ঠতর মনে করে, অনুরূপভাবে যে ব্যক্তি এ বিশ্বাস পোষণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন অপেক্ষা অন্যের পথ প্রদর্শন অধিকতর সঠিক অথবা অন্যের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অপেক্ষা উন্নততর, সে ব্যক্তি কাফের। এই জাতীয় কুফরি যেমন মানব রচিত বিধান ও নিয়ম পদ্ধতি ইসলামী শরীয়ত অপেক্ষা শ্রেষ্ঠ বলে বিশ্বাস করা অথবা একথা মনে করা যে বিংশ শতাব্দীতে ইসলামী বিধান যুগোপযোগী নয় অথবা মনে করা যে একমাত্র ইসলামই হচ্ছে মুসলমানদের পশ্চাৎপদতার কারণ অথবা মনে করা যে ধর্ম প্রভু পরওয়ারদিগার ও মানুষের মধ্যে একটি ব্যক্তিগত ব্যাপার, অন্যান্য ক্ষেত্রে ধর্মের প্রবেশ নিষিদ্ধ। আল্লাহর নির্দেশ মোতাবেক চোরের হাত কাটা অথবা বিবাহিত ব্যভিচারকারীকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা আধুনিক কালে যুগোপযোগী ও যুক্তিসঙ্গত নয় এরূপ ধারণা পোষণ করা, এই আকিদা পোষণ করা যে শরীয়ত ব্যাপারে অথবা হুদুদ শাস্তি নির্ধারিত সীমা বা অন্যান্য ব্যাপারে আল্লাহ নাজিল করা বিধান ছাড়া বিচার ফয়সালা করা জায়েজ, যদিও সে বিশ্বাস করে যে তার এই ফয়সালা শরীয়ত বিধান অপেক্ষা নিকৃষ্ট, কেননা এর ফল দাঁড়াবে এই যে কখনো কখনো সে অবধারিত হারাম বস্তুকে হালাল মনে করে নেবে। আর যারা নিশ্চিত হারাম বস্তু যেমন জেনা শরাব সুদ ইত্যাদিকে হালাল মনে করে নেয় তারা কাফের হয়ে যায়, এতে সব মুসলমান একমত। পঞ্চমত, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরী বিধানের কোনো কিছুর প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি কাফের, যদিও সে উক্ত বিধানের উপর অসন্তুষ্ট চিত্তে আমল করে। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, অর্থাৎ এটা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা পছন্দ করে না, সুতরাং আল্লাহ তাআলা তাদের কর্ম নিষ্ফল করে দেবেন। ষষ্ঠম, শরীয়তে মুহাম্মাদের কোনো অনুশাসন অথবা তার জন্য নির্ধারিত সওয়াব বা শাস্তিকে যে বিদ্রুপ করবে সে আল্লাহ পাকের বাণী অনুযায়ী কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাজিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অর্থাৎ তুমি বলো তোমরা কি ঠাট্টা তামাশা করছিলে, আল্লাহ ও তার আয়াতগুলো ও তার রসুল সম্বন্ধে এখন আর কৈফিয়ত পেশ করো না, তোমরা নিজেদের ইমান প্রকাশ করার পরও তো কুফরি কাজে লিপ্ত ছিলে। সপ্তম, জাদু, জাদুর দ্বারা বিকর্ষণ করা, যেমন কোনো মানুষকে জাদুর দ্বারা তার প্রেয়সী স্ত্রীর প্রতি বিরাগ ভাজন করা, জাদুর আকর্ষণ যেমন শয়তানি মন্ত্রণা দ্বারা অপছন্দনীয় কাজের প্রতি উৎসাহ প্রদান, সুতরাং যে ব্যক্তি এটা সম্পাদন করে অথবা এতে সন্তুষ্ট থাকে সে আল্লাহর কালাম অনুযায়ী কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, অর্থাৎ তারা কাউকে কিছু শিক্ষা দেওয়ার পূর্বেই অবশ্য বলে দিত যে আমরা পরীক্ষা শুরু, সুতরাং তোমরা কুফরি করো না। অষ্টম, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকগণকে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যে পরিগণিত হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী জাতিকে সঠিক পথ প্রদর্শন করেন না। নবম, যদি কেউ বিশ্বাস পোষণ করে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হতে বের হয়ে যাওয়া কোনো কোনো লোকের জন্য বৈধ, তবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অর্থাৎ কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিনের আশ্রয় নিতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। দশম, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া অথবা যেসব বস্তু ছাড়া ইসলাম প্রতিষ্ঠা লাভ করতে পারে না সেসব বস্তু সম্পর্কে অনবহিত থাকা এবং তার উপর আমল না করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশাবলী দ্বারা উপদিষ্ট হয়ে তা হতে মুখ ফিরায় তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে, আমি অপরাধীদিগকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ আরো বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা তা অবজ্ঞা ভরে অস্বীকার করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভয়ে হোক ভীতিতে হোক, যদি কোনো ব্যক্তি উল্লেখিত ইসলাম বিনষ্টকারী বিষয়ের কোনো একটি সম্পাদন করে তবে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তিকে জবরদস্তিমূলকভাবে উক্ত কাজ করানো হয় তবে সে এই হুকুমের আওতায় পড়বে না। আমরা এতক্ষণ ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ জেনে নিয়েছি, এবারে হজ ও উমরা আদায়ের পদ্ধতি কি সে সম্পর্কে জানার আবেদন করছি। মুসলিম ভদ্র মহোদয়, হজ তিন প্রকার, এক তামাত্তু, দুই কেরান ও তিন ইফরাদ। হজে তামাত্তু হজের মাসে শাওয়াল, জুলকাদা এবং জুলহাজ্জার 10 দিন পর্যন্ত উমরার এহরাম বেঁধে উমরার কাজ সম্পূর্ণ করা, অতঃপর ওই বছরেই তারবিয়ার দিন জিলহাজ মাসের 8 তারিখে মক্কা বা তার পার্শ্ববর্তী কোনো স্থান থেকে হজের এহরাম বাঁধা। হজে কেরান, এটা দুভাবে হতে পারে, ক একই সাথে হজ ও উমরার এহরাম বাঁধা। এই জাতীয় হজের নিয়তকারী কোরবানির দিন ছাড়া হজ ও উমরা হতে হালাল হবে না। খ উমরাহের এহরাম বেঁধে তারপর উমরার তাওয়াফ শুরু করার পূর্বে হজের এহরাম উমরাহের সঙ্গে সামিল করবে। হজে ইফরাদ, মিকাত হইতে হজের এহরাম বাঁধা বা যদি হাজি মক্কায় অবস্থানকারী হয় তাহলে মক্কা হইতে এহরাম বাঁধা, অথবা মিকাতের গণ্ডির মধ্যে থেকে যে কোনো জায়গা হতে এহরাম বাঁধা, অতঃপর যদি তার সাথে কোরবানির জানোয়ার থাকে তাহলে উমরা সমাপন করার পর এহরাম অবস্থায় কোরবানির দিন পর্যন্ত থাকবে, আর যদি তার সাথে কোরবানির জানোয়ার না থাকে তবে তার জন্য শরীয়তি বিধান হচ্ছে যে সে যেন তার হজকে উমরার সঙ্গে পরিবর্তন করে নেয়, অতঃপর সে আল্লাহর ঘর, তওয়াব, সাফা, মারওয়া, সাই এবং মাথার চুল ছোট করে যারা শুধু হজের এহরাম বেঁধেছে তাদের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হালাল হয়ে যাবে। অনুরূপভাবে উল্লিখিত কারণে হজে কেরানের নিয়তকারীর সাথে যদি হাদি কুরবানির জানোয়ার না থাকে তাহলে তার জন্য হজে কেরানের নিয়ত ভঙ্গ করত উমরার নিয়ত করা জায়েজ হবে। যার সাথে কোরবানির জানোয়ার না থাকে তার জন্যে হজ্জে তামাত্তু আফজল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে জোর তাগিদও দিয়েছেন। আমরা এতক্ষণ হজ সম্পর্কে কিছু বিবরণ শুনেছি, এবার জানতে চাইব উমরা সম্পর্কে কিছু বিবরণ। মিকাতে এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান পৌঁছার পর প্রথমত গোসল করতে হবে, তারপর সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করতে হবে, অতঃপর এহরামের কাপড়, লুঙ্গি এবং চাদর পরিধান করতে হবে। লুঙ্গি এবং চাদর উভয় সাদা হওয়া উত্তম, আর মেয়েরা যে কোনো কাপড় পরিধান করতে পারবে, তবে তাতে যেন সৌন্দর্যের প্রদর্শনী না হয়। তারপর উমরাহের এহরাম বেঁধে বলতে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দ্বারে উপস্থিত, তোমার কোনো অংশীদার নেই, তোমার দরবারে উপস্থিত হয়েছি, সর্বপ্রকার প্রশংসা এবং নিয়ামতের সামগ্রী সবই তোমার, সর্বযুগে ও সর্বত্র তোমার এই রাজত্ব, তোমার কোনো অংশীদার নেই। উল্লেখিত দোয়া পুরুষ লোকেরা মুখে জোরে উচ্চারণ করবে আর স্ত্রী লোকেরা চুপে চুপে বলবে, অতঃপর অধিক মাত্রায় তালবিয়া পড়বে, জিকির ইস্তেগফার করবে এবং সৎ কাজের উপদেশ দিবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে। পবিত্র মক্কা ভূমিতে পৌঁছার পর 7 বার আল্লাহর ঘরের তওয়াব করতে হবে, তাকবীর পড়ে হাজারে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজারে আসওয়াদের নিকট গিয়ে শেষ করতে হবে। তওয়াবকালীন ইচ্ছামতো জিকির ও দোয়া পড়তে হবে, তবে প্রত্যেক চক্করের শেষে নিম্নোক্ত দোয়া পড়া শ্রেয়, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অতঃপর মাকামে ইব্রাহিমে অথবা তার থেকে কিছু দূরে হলেও নামাজ পড়তে হবে, আর যদি তাও সম্ভব না হয় তবে মসজিদের যে জায়গায় সম্ভব সেখানে নামাজ পড়বে। তারপর সাফা পাহাড়ে যেতে হবে এবং তার উপরে পৌঁছে কাবা শরীফকে সামনে রেখে দুহাত ঊর্ধ্বে তুলে আল্লাহ তাআলার প্রশংসা ও তিনবার তকবীর পড়তে হবে। তিনবার করে দোয়া করা হচ্ছে সুন্নাত, অতঃপর এই দোয়া তিনবার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, সমস্ত রাজত্ব ও প্রশংসা তারই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং তিনি একাই শত্রুকে ধ্বংস করেছেন। এই দোয়া তিনবারের কম পড়লেও কোনো দোষ নেই। অতঃপর সাফা হইতে নেমে সাত চক্র দিয়ে উমরার সাই করতে হবে এবং দু সবুজ চিহ্নের মধ্যে দ্রুত চলতে হবে এবং এই চিহ্নের আগেও পরে স্বাভাবিকভাবে চলতে হবে, আর সম্ভব হলে মারওয়ার উপর চড়ে সাফার অনুরূপ তিনবার আল্লাহর প্রশংসা করতে হবে। তাওয়াফ ও সাইয়ের জন্য কোনো নির্দিষ্ট ও অপরিহার্য জিক্র নাই, বরং তাওয়াফ ও সাইকারী ব্যক্তি জিকির, দোয়া অথবা কোরআন তেলাওয়াত যেটাই সহজ মনে করবে সেটাই করতে পারবে। তবে এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যেসব জিকির দোয়া সাব্যস্ত হয়েছে তার প্রতি লক্ষ্য রাখতে হবে। সাই পূর্ণ হলে মাথার চুল নেড়ে করতে হবে অথবা ছোট করে ছেড়ে নিতে হবে, এভাবে উমরা পূর্ণ হয়ে যাবে এবং এহরামের কারণে যা হারাম ছিল এখন তা হালাল হয়ে যাবে। তামাত্তু হজ সম্পাদনকারীকে কুরবানির দিনে অবশ্যই কুরবানি করতে হবে। এই জানোয়ার ছাগ কিংবা মেষ হতে পারে অথবা উট কিংবা গরুর সাত ভাগের এক ভাগও হতে পারে। আর যদি কোনো প্রকার পশু কোরবানি করা সম্ভব না হয় তবে দশ দিন রোজা রাখা ওয়াজিব। এই দশ দিনের রোজার মধ্যে তিন দিন হজের সময়ে এবং সাত দিন গৃহে প্রত্যাবর্তনের পর রাখতে হবে। তামাত্তু কিংবা কেরান হজ সম্পাদনকারী পক্ষে আরাফাত দিবসের পূর্বেই উপরোক্ত তিন দিবসের রোজা রাখা উত্তম। এখন শুনুন হজের বিবরণ। হজে ইফরাদ অথবা কেরানের নিয়তকারীগণকে তাদের স্ব মিকাতে এহরাম বাঁধতে হবে। মিকাতের গণ্ডির মধ্যে অবস্থানকারীগণকে তাদের ইচ্ছা অনুযায়ী হজে ইফরাদ অথবা হজে কেরানের এহরাম বাঁধতে হবে। হজে তামাত্তু সম্পাদনকারীকে তার অবস্থান স্থল হতে আঠই জিলহজ তারবিয়ার দিনে গোসল করে সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করত এহরাম বাঁধতে হবে এবং এহরামের কাপড় পরিধান করে বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি হাজির, হে প্রভু, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো অংশীদার নেই, তোমার দরবারে উপস্থিত হয়েছি, সর্বপ্রকার প্রশংসা এবং নিয়ামতের সামগ্রী সবই তোমার, সর্বযোগ ও সর্বত্র তোমার এই রাজত্ব, তোমার কোনো শরীক নেই। তারপর মিনার দিকে রওনা হতে হবে এবং মিনায় জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজরের নামাজ সময়মতো আদায় করতে হবে। চার রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করে দু রাকাত পড়তে হবে, কিন্তু জামা করবে না। জিলহজ মাসের নবম দিনে সূর্য উদয়ের পর মিনা হতে আরাফাতের দিকে নীরবতা ও নিস্তব্ধতার সঙ্গে রওনা হতে হবে। চলার সময় হাজির ভাইগণকে যাতে করে কোনো রকম কষ্ট দেয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরাফাতে পৌঁছে সেখানে জোহর ও আসরের নামাজ আউয়াল ওয়াক্তে এক আজান ও দু একামত দ্বারা কসর সহ একত্রে আদায় করতে হবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে কেবলামুখী হয়ে দুহাত ঊর্ধ্বে তুলে আল্লাহ পাকের জিকির ও দোয়া পড়তে হবে। এখানে উল্লেখ্য যে আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরের যে কোনো স্থানে অবস্থান করতে পারলেই আরাফাতের হুকুম আদায় হয়ে যাবে, সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর ধীরে সুস্থে গমন করতে হবে। পথে চলার সময় কোনো মুসলমান ভাইকে যাতে কষ্ট দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাগরিব ও এশার নামাজ জমা করে পড়তে হবে, এশার নামাজ কসর করতে হবে এবং সেখানে ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করতে হবে। অতঃপর কেবলামুখী হয়ে দুহাত ঊর্ধ্বে তুলে ফর্সা হওয়া পর্যন্ত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহর জিকির ও দোয়া অধিক মাত্রায় করতে হবে। অতঃপর সূর্য উদিত হওয়ার পূর্বে লাব্বাইক পড়তে পড়তে মিনার দিকে যাত্রা করতে হবে। তবে নারী অথবা দুর্বল লোকেরা যদি অর্ধরাত্রির পরপরে যাত্রা করতে চায় তবে তাতে কোনো দোষ নেই। অতঃপর মুজদালেফায় জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ করার জন্য মাত্র সাতটি কঙ্কর নিতে হবে, আর বাকি কঙ্কর মিনা থেকে নিতে হবে। অনুরূপভাবে ঈদের দিন জামরাতুল আকবাতে নিক্ষেপ করার উদ্দেশ্যে সংগৃহীত সাতখানা পাথরও মিনা হতে নেওয়া যেতে পারে। মিনায় পৌঁছার পর নিম্নে বর্ণিত কাজগুলো সম্পাদন করতে হবে। জামরাতুল আকবাতে মক্কা নিকটবর্তী একটি স্থানের নাম পরপর সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং প্রত্যেকবারে আল্লাহু আকবর বলতে হবে। যদি কারো উপর কোরবানি করা ফরজ হয়ে থাকে এবং কোরবানির জানোয়ারও সঙ্গে থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে। সে উক্ত জানোয়ারের গোশত নিজে খাবে এবং কিছু অংশ গরিব মিসকিনকে দান করবে। মাথা নেড়ে করতে হবে অথবা চুল খাটো করে কাটতে হবে, তবে নেড়ে করাটাই উত্তম। আর নারীরা তাদের চুল আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ কাটবে। উপরোক্ত পদ্ধতি হচ্ছে উত্তম, কিন্তু যদি এর মধ্যে কোনোটি আগুপিছু হয়ে যায় তাহলে তাতে কোনো দোষ নেই। জামারাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ এবং মাথা নেড়ে অথবা চুল খাটো করা হলেই তাহাল্লুলে আউয়াল প্রাথমিক হালাল হয়ে যাবে। তারপর অন্য কাপড় পরিধান করতে হবে, ফলে এহরামের কারণে যে সমস্ত কাজ হারাম ছিল তা সবই হালাল হয়ে যাবে, কেবলমাত্র নারী সম্ভোগ নিষিদ্ধ থাকবে। তারপর মক্কার দিকে অগ্রসর হয়ে তওয়াফে ইফাজা করতে হবে। তামাত্তু সম্পাদনকারীকে পরে সাফা মারওয়া সাই করতে হবে। আর হজে কেরান কিংবা ইফরাদ সম্পাদনকারী মক্কায় পৌঁছে তওয়াফে কুদুম করে থাকলে তওয়াফে ইফাজার পর সাই করবে না, আর এরপর নারী সম্ভোগ সিদ্ধ হয়ে যাবে। বিলম্ব করে মিনার দিবসগুলোতে কঙ্কর নিক্ষেপের পর মক্কায় এসে তওয়াফে ইফাজা করা জায়েজ আছে। কোরবানির দিন তওয়াফে ইফাজার পর মিনায় ফিরে আসতে হবে এবং সেখানে এগারো বারো ও তেরোই জিলহজ অর্থাৎ তাশরিকের দিনগুলো কাটাতে হবে। আর যদি কেউ প্রথম দুদিনের রাত্রি কাটিয়ে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হয় তবে সেটাও বৈধ হবে। দু অথবা তিন দিন মিনায় অবস্থানকালে সূর্য মধ্যাহ্ন গগন হতে পশ্চিমে গড়ে যাওয়ার পর তিনটি জামারাতে কঙ্কর নিক্ষেপ করবে। এই প্রস্তর নিক্ষেপ প্রথম জামরা হতে শুরু করতে হবে। এই স্থানটি মক্কা হতে সবচেয়ে বেশি দূরে অবস্থিত। এরপর মধ্যবর্তী জামারায় কঙ্কর নিক্ষেপ করবে এবং সর্বশেষে জামারাতুল আকাবাতে প্রস্তর নিক্ষেপ করবে। প্রত্যেক জামারাতে পরপর সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং প্রত্যেকবারই আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করতে হবে। আর যদি কেউ দুদিন কঙ্কর মারার পর মিনা হতে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হয় তবে তাকে দ্বিতীয় দিন সূর্যাস্তের পূর্বেই মিনা হতে বের হতে হবে। যদি মিনা থেকে বের হওয়ার পূর্বে সূর্য অস্ত যায় তবে তৃতীয় দিবসও মিনা থেকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। মিনাতে তিন রাত অবস্থান করাই উত্তম। অসুস্থ ও দুর্বল লোকেরা যদি তাদের প্রতিনিধিদের দ্বারা প্রস্তর নিক্ষেপের কাজ করে তবে তা জায়েজ হবে। প্রতিনিধির জন্য প্রথমে নিজের তরফ থেকে এবং পরে স্বীয় মুয়াক্কিলের তরফ থেকে একই স্থানে দাঁড়িয়ে কঙ্কর নিক্ষেপ করা জায়েজ হবে। হজের কার্য সমাধানের পর স্বদেশে প্রত্যাবর্তনের পূর্বে কাবা শরীফের তওয়াফ করতে হবে। এই তওয়াফের নাম তওয়াফুল বিদা বা বিদায়ী তওয়াফ। ঋতুবতী এবং নেফাসওয়ালি ছাড়া অন্য কারো পক্ষে এই তওয়াফ পরিত্যাগ করা সঙ্গত নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। এবার জানতে চাইব ইহরাম অবস্থায় অপরিহার্য কর্তব্যাদি কি কি। হজ ও উমরা সম্পাদনকারী মহরম হাজিদের উপর যে সমস্ত কাজ অপরিহার্য কর্তব্য তা নিম্নরূপ। আল্লাহ তাআলা তার উপর যে সমস্ত কাজ নির্ধারিত করেছেন তা পুঙ্খানুপুঙ্খরূপে সম্পাদন করা, যেমন প্রতিটি নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা ইত্যাদি। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, যথা স্ত্রী সম্ভোগ, বেহুদা ও বিবাদ, বিসংবাদমূলক কথাবার্তা ও কাজকর্ম ইত্যাদি। কথা ও কাজের মাধ্যমে কোনো মুসলমানকে কষ্ট দেয়া পরিহার করা, এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাদি হতে দূরে থাকা, এগুলো নিম্নরূপ। দেহের কোনো অংশের চুল অথবা নখ কর্তন না করা, কিন্তু যদি তা আপনা আপনি পড়ে যায় তাহলে কোনো দোষ নাই। শরীর খাদ্য কাপড় বা অন্য যে কোনো পানীয় বস্তুতে আতর বা সুগন্ধি ব্যবহার না করা, কিন্তু যদি এহরামের পূর্বে কার সুগন্ধি থেকে যায় তাহলে তাতে কোনো দোষ নেই। এহরাম অবস্থায় কোনো স্থলচর জন্তু শিকার না করা অথবা সেটাকে তাড়া না করা কিংবা কোনো শিকারীকে শিকারে সাহায্য না করা, কোনো মহরম কিংবা হালাল ব্যক্তির পক্ষে হারাম শরীফের গণ্ডির মধ্যে বৃক্ষ কর্তন সবুজ ঘাস কর্তন জায়েজ নয়। তাদের পক্ষে কোনো হারাম বস্তু কুড়িয়ে নেওয়া বৈধ নয়, তবে ঘোষণা বা প্রচারের জন্য তা কুড়ানো যেতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছেন। এহরাম অবস্থায় কোনো নারীকে বিয়ের পয়গাম দেয়া যাবে না এবং নিজের জন্য কিংবা অপরের জন্য বিবাহের আগ্রহ করা যাবে না। আর স্ত্রীর সঙ্গে যৌন মিলন এবং উত্তেজনা সহ নারীদের স্পর্শ করা নিষিদ্ধ। নিম্নবর্ণিত বিষয়াদি বিশেষভাবে দ্রষ্টব্য। পুরুষ মহরম এমন কিছু দ্বারা মাথা ঢাকবে না যা তার মাথায় লেগে থাকে, তবে তার পক্ষে ছাতা ব্যবহার করা, গাড়ির ছায়ায় অবস্থান করা অথবা মাথার উপর বোঝা চাপিয়ে তার ছায়া দেয়া দোষনীয় নয়। মহরম পুরোপুরি অথবা আংশিক সেলাই করা কামিজ জামা পরিধান করতে পারবে না, তার পক্ষে বারানিস এক প্রকার লম্বা টুপি, পাগড়ি, পাজামা এবং চামড়ার মোজা ব্যবহার করাও নাজায়েজ। তবে সে যদি লুঙ্গি জোগাড় করতে সক্ষম না হয় তবে সেক্ষেত্রে পাজামা ব্যবহার করতে কোনো দোষ নেই। অনুরূপভাবে যদি কেউ জুতা সংগ্রহ করতে না পারে তবে তার পক্ষে চামড়ার মোজা ব্যবহারও দোষনীয় নয়। এহরাম অবস্থায় মহিলার জন্য দস্তানা হাতমোজা পরিধান করা হারাম এবং মুখাচ্ছাদন কিংবা বোরকা দ্বারা মুখ ঢাকবে না, কিন্তু পরপুরুষের উপস্থিতিতে ওড়না অথবা সে জাতীয় জিনিস দ্বারা চেহারা ঢেকে রাখা ওয়াজিব। এখানে উল্লেখ যে অমহরম অবস্থাতেও পরপুরুষের উপস্থিতিতে ওড়না অথবা অনুরূপ কাপড় দ্বারা নারীদের মুখ আবৃত করা ওয়াজিব। যদি কেউ এহরাম অবস্থায় ভুল করে বা অজ্ঞাতবশত সেলাই করা কাপড় পরে অথবা মাথা ঢেকে রাখে অথবা সুগন্ধি ব্যবহার করে অথবা মাথা চুল বা নখ কাটে তাহলে তাকে ফিদিয়া জরিমানা দিতে হবে না। উল্লেখিত নিষিদ্ধ কাজ সম্পাদনকারী উহার নিষিদ্ধতা জানা অথবা স্মরণ করা মাত্রই তা পরিত্যাগ করবে। এরাম অবস্থায় জুতা পরিধান করা, আংটি ও চশমা ব্যবহার করা, শ্রবণের জন্য সাম্মা আ শোনার জন্য কানের মেশিন লাগানো, হাতে গড়ি বাঁধা এবং প্রয়োজনীয় কাগজপত্র বা টাকা পয়সা রক্ষণাবেক্ষণ এবং যত্নের জন্য কোমরবন্ধ, বেল্ট ও পেটি ব্যবহার করা জায়েজ। এহরাম অবস্থায় কাপড় বদলানো ও কাপড় কাঁচা ও প্রয়োজন বোধে মাথা ও শরীর ধোয়া জায়েজ আছে। এমত অবস্থায় যদি অনিচ্ছায় মাথার চুল পড়ে যায় তবে তাতে কোনো ক্ষতি নেই। অনুরূপভাবে উক্ত কার্যাদি সম্পাদন করতে গিয়ে আঘাত প্রাপ্ত হলেও তাতে কোনো দোষ নেই। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের বিবরণ বর্ণনা করুন। মসজিদে নববীর জিয়ারত এবং তাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে যে কোনো সময় মদিনায় যাত্রা করা সুন্নাত, কারণ মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে হাজার ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা শ্রেয়। মসজিদে নববীর জিয়ারতের জন্য এহরাম বাঁধা অথবা তালবিয়া পড়ার কোনো প্রয়োজন নেই। মসজিদে নববীর জিয়ারতের সঙ্গে হজের কোনো রকম সম্পর্ক নেই। মসজিদে নববীতে প্রবেশের সময় প্রথমে ডান পা রাখতে হবে এবং বিসমিল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহর নিকট এই প্রার্থনা করতে হবে যে তিনি যেন তার রহমতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেন। এরপর নিম্নোক্ত দোয়া পড়তে হবে। আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল করিম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, অর্থাৎ বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে মহান আল্লাহ তাঁর সম্মানিত সত্তা তাঁর চিরস্থায়ী বাদশাহীর নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরওয়াজাসমূহ উন্মুক্ত করে দাও। এই দোয়া যে কোনো মসজিদে প্রবেশের সময় পাঠ করতে হয়। মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদে দুরাকাত নামাজ পড়তে হবে। এই নামাজ মসজিদের যে কোনো জায়গায় পড়া যেতে পারে, তবে যদি রওজা শরীফে মসজিদে নববীর মেম্বার ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের মধ্যবর্তী স্থান পড়া সম্ভব হয় তবে সেটাই হবে উত্তম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সম্মুখে আদব ও বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তার উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। এছাড়া নিম্নে দোয়াটিও পাঠ করা যেতে পারে, আল্লাহুম্মা আতিহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বাআসহু মাকামাম মাহমুদ আল্লাযী ওয়া'আদাহু আল্লাহুম্মা আজিহু আন উম্মতিহি আফদালাল জাযা, অর্থাৎ হে আল্লাহ, তাকে ওয়াসিলা এবং মর্যাদা দান করো এবং তাকে যে প্রশংসনীয় মকাম দান করার ওয়াদা করেছ তা প্রদান করো। হে আল্লাহ, তাকে তার উম্মতের তরফ থেকে শ্রেষ্ঠ প্রতিদান দাও। অতঃপর ডান দিকে কিছুটা সরে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দণ্ডায়মান হয়ে তাকে সালাম জানাতে হবে এবং তার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করতে হবে। তারপর আরও কিছুটা ডান দিকে সরে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়িয়ে তাকে সালাম জানাতে হবে এবং তার জন্য অনুরূপ দোয়া করতে হবে। পবিত্র অবস্থায় মসজিদে কুবা জিয়ারত করে সেখানে নামাজ পড়া সুন্নাত, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন এবং অন্যদেরকেও অনুরূপ করতে উদ্ধত করতেন। মদিনার মশহুর কবরস্থান জান্নাতুল বাকির কবরসমূহ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও উহুদের শহীদানদের কবরসমূহ এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করত তাদের জন্য দোয়া করা সুন্নাত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কবর জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। আর তিনি সাহাবাগণকে কবর জিয়ারতের সময় এই দোয়া পড়তে শিক্ষা দিতেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থাৎ হে গৃহবাসী মুমিন মুসলমান, তোমাদের প্রতি সালাম, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। আমরা আল্লাহর দরবারে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা চাচ্ছি। উপরে উল্লেখিত স্থানগুলো ছাড়া মদিনার কোনো মসজিদ বা অন্য কোনো জায়গার জিয়ারত করা বৈধ নয়। অতএব বিনা কারণে নিজেকে কষ্ট দেয়া এবং নিজের উপরে এমন বোঝা চাপিয়ে নেয়া যাতে কোনোই সওয়াব নেই, বরং উল্টা পাপের সম্ভাবনা রয়েছে, এমন কাজ করা কারো উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো মেনে চলার তৌফিক দিন। কিছু কিছু ত্রুটি বিচ্যুতি যা অনেক হাদি সাহেবেরাই করে থাকেন, সে সম্পর্কে কিছু বর্ণনা আপনার নিকট শুনব। এহরাম সম্পর্কিত ত্রুটি বিচ্যুতি, অনেক হাজি সাহেব ওই এহরাম না বেঁধে স্বীয় মিকাত অতিক্রম করে মিকাতের ভিতরে জেদ্দা বা অন্য কোনো স্থানে পৌঁছে সেখান থেকে এহরাম বেঁধে থাকেন। এটা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নির্দেশের বিপরীত। তিনি বলেছেন, প্রত্যেক হাজি ওই মিকাতে এহরাম বাঁধবে যে মিকাত দিয়ে সে অতিক্রম করবে। যদি কেউ এই ধরনের ত্রুটি বিচ্যুতি করে থাকে, তবে সম্ভব হলে তাকে অতিক্রান্ত মিকাতে ফিরে যেতে হবে এবং সেখান থেকে এহরাম বেঁধে পুনরায় মক্কায় প্রবেশ করতে হবে, নতুবা মক্কায় পৌঁছে তাকে পশু কোরবানি করে ফিদিয়া দিতে হবে এবং এর সম্পূর্ণ গোশতই গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে। এই নির্দেশ আকাশপথ যাত্রী, স্থলপথ যাত্রী এবং সমুদ্রপথ যাত্রী সকলের প্রতি সমানভাবে প্রযোজ্য। যদি কোনো হাজি প্রচলিত পাঁচ মিকাতের কোনো একটি দিয়েও প্রবেশ না করেন, তবে তিনি প্রথমে যে মিকাতের সমান্তরাল দিয়ে অতিক্রম করবেন সেখান থেকে তাকে এহরাম বাঁধতে হবে। দ্বিতীয়ত, তওয়াফ সম্পর্কিত ত্রুটি বিচ্যুতি, হাজারে আসওয়াদের নিকট পৌঁছার পূর্বেই তওয়াফ আরম্ভ করা, অথচ হাজারে আসওয়াদ থেকেই তওয়াফ করা অপরিহার্য। হিজরে ইসমাইলের ভিতর দিয়ে তওয়াফ করা, কারণ এতে কাবা শরীফের কিছু অংশ তওয়াফ করা হবে, সম্পূর্ণটা হবে না, কেননা হিজর হচ্ছে কাবা শরীফের একটি অংশ বিশেষ। সুতরাং যদি কেউ হিজরের ভিতর দিয়ে তওয়াফ করে, তবে তার তওয়াফ বাতিল বলে গণ্য করা হবে। পূর্ণ সাত চক্রে রামাত দ্রুত চলা করা, অথচ মক্কায় পৌঁছে প্রথমবার তওয়াফকালীন প্রথম তিন চক্র ছাড়া বাকি চক্রগুলোতে রামল নেই, হাজারে আসওয়াদকে চুম্বন করার জন্য অত্যাধিক ভিড় করা এবং কখনো কখনো এ নিয়ে আপোষে মারামারি ও গালিগালাজ করা, এতে মুসলমানদের ক্ষতি হয়। আর এটা সর্বজন বিদিত যে অনাহতভাবে মুসলমানদের সঙ্গে মারামারি ও গালিগালাজ করা জায়েজ নয়। হাজারে আসওয়াদ চুম্বন করতে না পারলে তওয়াফের কোনো ক্ষতি হয় না, বরং অক্ষমতায় তওয়াফ যথাযথভাবে নির্ভুল হবে। আর যদি চুম্বন দেয়া সম্ভব না হয়, তাহলে হাজারে আসওয়াদের বরাবর হয়ে দূর হতে সেটাকে ইশারা করত আল্লাহু আকবর বললে যথেষ্ট হবে। বরকত লাভের উদ্দেশ্যে হাজারে আসওয়াদকে স্পর্শ করা, এটা একটি বেদাত, শরীয়তে যার কোনো ভিত্তি নেই। এই ব্যাপারে সুন্নত হচ্ছে সম্ভব হলে শুধুমাত্র স্পর্শ ও চুম্বন করা। কাবা শরীফের সমস্ত আরকান স্পর্শ করা এবং সমস্ত দেয়ালে চুম্বন ও স্পর্শ করা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদের রুকন এবং ইয়ামানি রুকন ছাড়া কাবার কোনো জায়গায় চুম্বন করেননি। তওয়াফের প্রত্যেক চক্রের জন্য পৃথক পৃথক দোয়া নির্দিষ্ট করা, কারণ ইহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত নয়। তিনি হাজারে আসওয়াদের নিকট পৌঁছে তাকবীর দিতেন এবং প্রত্যেক চক্রের শেষে হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে এই দোয়া পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে প্রভু তুমি আমাদেরকে পৃথিবী ও আখিরাতের কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাও। তওয়াফ করার সময় তওয়াফকারী অথবা তওয়াফ পরিচালকের এমন উচ্চস্বরে চিৎকার করা যার ফলে অন্যান্য তওয়াফকারীকে বিশৃঙ্খলায় ফেলে দেয়। মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য ভিড় করা এটা সুন্নতের বিপরীত, এছাড়া এতে তওয়াফকারীদের বিশেষ কষ্ট হয়। অথচ তওয়াফের দুরাকাত নামাজের জন্য মসজিদে যে কোনো স্থানে যথেষ্ট। তৃতীয়ত, সাফা মারওয়ার সাইকালীন ত্রুটি বিচ্যুতি। সাফা মারওয়া পাহাড়ে আরোহণকালে কতিপয় হাজি কাবা শরীফকে সামনে করে তাকবীরের সময় হাত দ্বারা এভাবে কাবা শরীফকে ইশারা করে থাকেন যে মনে হয় যেন তারা নামাজের জন্য তকবীর দিতেছেন। এই জাতীয় ইশারা করা ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য শুধু তিনবার তার পবিত্র হস্তদ্বয় ঊর্ধ্বে উঠাতেন। তিনি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেন এবং কাবা শরীফকে সামনে করে ইচ্ছামতো দোয়া করতেন। অতএব সাফা মারওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতীয় দোয়া করেছেন ওই জাতীয় দোয়া করাই উত্তম। কোন কোন হাজী সাহেব সাফা মারওয়াত সাইকালে প্রতি চক্রেই শুরু হতে শেষ পর্যন্ত দ্রুত চলে থাকেন, পক্ষান্তরে একমাত্র সবুজ দুচিহ্নের মধ্যখানে তাড়াতাড়ি চলাটা হচ্ছে সুন্নাত, আর চক্রের বাকি স্থানে সাধারণভাবে চলতে হবে। চতুর্থ, আরাফাত ময়দানে অবস্থানকালীন ত্রুটি বিচ্যুতি। কতিপয় হাজী সাহেব আরাফাত ময়দানের সীমার বাইরে অবতরণ করে সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন এবং আরাফাত ময়দানের সীমানার মধ্যে পদার্পণ না করে মুজদালফার দিকে প্রত্যাবর্তন করেন। এটা এমন একটি মারাত্মক ভুল যার ফলে হজ বিনষ্ট হয়ে যায়, কারণ আরাফাতে অবস্থান করার নামই হচ্ছে হজ এবং ওই ব্যাপারে আরাফাতের গণ্ডির মধ্যে অবস্থান করাই ওয়াজিব, এর বাইরে নয়। অতএব এ ব্যাপারে হাজিদের সচেষ্ট হওয়া উচিত, আর যদি একান্তই সূর্যাস্তের পূর্বে প্রবেশ করা সম্ভব না হয় এবং তিনি যদি সূর্যাস্ত পর্যন্ত গণ্ডির বাইরে অবস্থান করতে বাধ্য হন, তবে রাত্রিবেলায় প্রবেশ করলেও যথেষ্ট হবে, বিশেষ করে কোরবানির রাত্রে। কতিপয় হাজি সাহেব সূর্যাস্তের পূর্বে আরাফাত হইতে প্রত্যাবর্তন করে থাকেন, অথচ এটা জায়েজ নয়, কেননা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণভাবে সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত তথায় অবস্থান করেছেন। আরাফাত পর্বত জবালে রহমত এই আরোহণ এবং তার চূড়া পর্যন্ত উঠবার জন্য ভিড় করা সঙ্গত নয়, কারণ এর ফলে নানাবিধ ক্ষতি হয়ে থাকে। অথচ আরাফাত প্রান্তর সমস্তই অবস্থানস্থল, পর্বতে আরোহণ করা এবং তাতে নামাজ পড়া শরীয়ত সম্মত নয়। দোয়ার জন্য আরাফাত পর্বতকে অনেক হাজী সাহেব কেবলা বানিয়ে থাকেন, অথচ এই ব্যাপারে কাবা শরীফকে কেবলা মানাই হচ্ছে সুন্নাত। কোন কোন হাজী সাহেব আরাফাতের দিন নির্দিষ্ট স্থানে মাটি এবং কঙ্কড় জমা করে থাকেন, আল্লাহর বিধানে এর কোনোই প্রমাণ নেই। পঞ্চম, মুজদালিফায় সংঘটিত ত্রুটি বিচ্যুতি। কতিপয় হাজী সাহেব মুজদালিফায় পৌঁছে সর্বপ্রথম মাগরিব ও এশার নামাজ না পড়ে কঙ্কর সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যান এবং তারা এই বিশ্বাস পোষণ করেন যে মুজদালিফাতে কঙ্কর সংগ্রহ করা অবশ্যই জরুরি, কিন্তু এটা ঠিক নয়। এ ব্যাপারে ধর্মসম্মত সঠিক বিধানগুলো যে হারাম শরীফের মধ্যে যে কোনো স্থানের কঙ্করেই সংগ্রহ করা যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত আছে যে তিনি কাউকে মুজদালিফা হতে কঙ্কর সংগ্রহ করতে আদেশ দেননি, বরং তিনি যখন নিজে মুজদালিফা হতে প্রত্যাবর্তন করে মিনায় প্রবেশ করলেন তখন সকালবেলায় ফেরার পথে তার জন্য কঙ্কর সংগ্রহ করা হলো। এভাবে অবশিষ্ট সমস্ত কঙ্করেই তিনি মিনা হতে সংগ্রহ করেছিলেন। কতিপয় হাজির সাহেব কঙ্করগুলো পানি দিয়ে ধুয়ে নেন, অথচ তা শরীয়ত সম্মত নয়। ষষ্ঠম, কঙ্কর নিক্ষেপের সময় ত্রুটি বিচ্যুতি। কতিপয় হাজির সাহেব কঙ্কর নিক্ষেপের সময় ধারণা করেন যে তারা এর দ্বারা শয়তানকে আঘাত হানছেন, ফলে তারা কঙ্কর নিক্ষেপের সময় বিশেষভাবে উত্তেজিত হয়ে ওঠেন এবং শয়তানকে গালি দিয়ে থাকেন। অথচ কঙ্কর নিক্ষেপ একমাত্র আল্লাহর স্মরণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিধিবদ্ধ করা হয়েছে। কিছু কিছু হাজির সাহেব কঙ্করের পরিবর্তে পাথর, জুতা কিংবা কাঠ খড়ি নিক্ষেপ করেন, এটা ধর্মে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে সমস্ত কঙ্কর নিক্ষেপ করা হবে সেগুলো পুঁতির দানা ছাগলের বিষ্ঠার অনুরূপ ছোট হওয়া বাঞ্ছনীয়। কঙ্কর নিক্ষেপের স্থানে ভিড় করা এবং পরস্পর ঝগড়া বিবাদ করা সঙ্গত নয়, বরং কাউকে কোনো প্রকার কষ্ট না দিয়ে কঙ্কর নিক্ষেপ করার চেষ্টা করাই শরীয়ত সম্মত। একসঙ্গে সমস্ত কঙ্করগুলো নিক্ষেপ করা সঙ্গত নয়। যদি কেউ এরূপ করে থাকেন, তবে আলেমগণের মতে তা একটি কঙ্কর নিক্ষেপেরই নামান্তর হবে। একটি একটি করে কঙ্কর নিক্ষেপ করাটা বিধিসম্মত, আর প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে হবে। শক্তি থাকা সত্ত্বেও কষ্ট ও ভিড়ের ভয়ে কঙ্কর নিক্ষেপের জন্য নায়েব বা প্রতিনিধি নির্ধারণ করা সঙ্গত নয়। অসুস্থতা বা অনুরূপ কোনো অক্ষমতা ছাড়া প্রতিনিধি নির্ধারণ করা জায়েজ নয়। সপ্তম, বিদায়কালীন তওয়াফের সময় সংঘটিত ত্রুটি বিচ্যুতি। কতিপয় হাজির সাহেব জিলহজ মাসের 12 তারিখে কঙ্কর নিক্ষেপের পূর্বে মক্কায় এসে বিদায়ী তওয়াফ করত মদিনায় ফিরে যান, অতঃপর কঙ্কর নিক্ষেপ করে সেখান থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এমত অবস্থায় তার মক্কায় অবস্থানের পরিসমাপ্তি হল প্রস্তর নিক্ষেপে বাইতুল্লায় নয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফুরুন্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখিরা আহদিহি বিল বাইত, অর্থাৎ তোমাদের কেউ যেন তার সফরের শেষ আল্লাহর ঘরের সঙ্গে না করে স্বদেশে প্রত্যাবর্তন না করে। বিদায় তওয়াফ হচ্ছে ওয়াজিব। এই তওয়াফ হজের যাবতীয় কার্যাবলী সমাধা করার পর সফর শুরু করার অব্যবহিত পূর্বে করতে হবে। বিদায়ী তওয়াফের পর মক্কায় অবস্থান করা সঙ্গত নয়, তবে বিশেষ কারণে কিছুক্ষণের জন্য অবস্থান করা যেতে পারে। কতিপয় হাজির সাহেব বিদায়ী তওয়াফের পর মসজিদ থেকে বের হওয়ার সময় বাইতুল্লাহর দিকে মুখ করে উল্টো পায়ে হেঁটে বের হন। এর দ্বারা তারা কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা হবে বলে মনে করেন, কিন্তু এটা সম্পূর্ণ বেদাত, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। অনেক হাজির সাহেব বিদায়ী তওয়াফের পর মসজিদুল হারামের দরজায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে এমনভাবে দোয়া করেন যা দেখে মনে হয় যেন তিনি কাবা হতে বিদায় নিচ্ছেন। এটাও অনুরূপ বেদাত যা শরীয়ত সম্মত নয়। অষ্টম, মসজিদে নববীর জিয়ারতকালে সংঘটিত ত্রুটি বিচ্যুতি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারতকালে মাজারের চতুর্পাশের দেয়াল বা লোহার রড জালগুলো স্পর্শ করা এবং বরকত লাভের আশায় জানালায় সুতা বা অনুরূপ কিছু বন্ধন করা প্রভৃতি শরীয়ত বিগর্হিত কাজ। বরকত তো একমাত্র আল্লাহ ও তার রসুলের আইনকানুন মেনে চলার মধ্যে নিহিত, বেদাতের মধ্যে নয়। উহুদ পর্বতের বিভিন্ন গুহায় যাওয়া, অনুরূপভাবে মক্কার গাড়ে হেরা ও গাড়ে শহরে যাওয়া এবং সেথায় ছেঁড়া কাপড় বা নেকড়া বাঁধা, আর সেখানে এমন জাতীয় কাজ করা যাতে আল্লাহর অনুমতি নেয় এবং এই ব্যাপারে অতিরিক্ত কষ্ট করা, এগুলো সবাই বেদাত, পবিত্র শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এমন কতিপয় স্থানে জিয়ারত করা এবং সেখানে এই ধারণা পোষণ করা যে এগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, যেমন উষ্ট্রি বসার স্থান, আংটির কূপ, যে কূপে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি হারিয়ে গিয়েছিল, অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কূপ ইত্যাদি, আর বরকত লাভের আশায় এই সমস্ত স্থান থেকে মাটি নিয়ে বাকিউল গারকাদ এবং ওহুদের শহীদানদের কবরস্থানে গিয়ে তাদের কবর জিয়ারতকালে কবরে শায়িত ব্যক্তিদের আহ্বান করা এবং তাদের নৈকট্য ও বরকত লাভের আশায় তথায় টাকা পয়সা নিক্ষেপ করা, এগুলো হচ্ছে গুরুতর ভুল। বরং আলেমগণের মতে এগুলো বৃহত্তম শিরক। আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নতে তা প্রমাণিত হয়েছে, কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য কিছুই সিদ্ধ নয়, যেমন প্রার্থনা, কুরবানি, মানত ইত্যাদি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ তারা তো বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্যই আদিষ্ট হয়েছে। তিনি আরো বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউউ মা আল্লাহ আহাদা, অর্থাৎ নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহ তাআলার, সুতরাং তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে আহ্বান করবে না। আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা মুসলমানদের অবস্থা সংশোধন করে তাদেরকে দিন বুঝবার তৌফিক দান করুন এবং বিভিন্ন ফিতনা হতে আমাদেরকে ও তাদেরকে রক্ষা করুন। বস্তুত তিনি সর্বশ্রোতা ও আহ্বানে সাড়াদানকারী। এবারে হজ ও উমরা সম্পাদনকারী এবং মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকারীদের জন্য সংক্ষিপ্ত নির্দেশাবলী পরিবেশন করছি। হাজি সাহেবদের জন্য অপরিহার্য কর্তব্যাবলী হল সকল প্রকার গুনাহ হতে তওবাতুন নসুহার জন্য জলদি করা এবং নিজের হজ ও উমরার জন্য পবিত্র ও হালাল মাল বেছে নেওয়া। স্বীয় রাসনাকে মিথ্যা কথন, পরনিন্দা, চুগলখুরি এবং বিদ্রুপ হতে সংরক্ষণ করা। হজ ও উমরাহের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ এবং পরকালে সৌভাগ্য অর্জন, লোক দেখানো ও শোনানো এবং গর্ব প্রকাশ করা হতে নিজেকে পূর্ণমাত্রায় দূরে রাখা। হজ ও উমরাহের প্রয়োজনীয় কার্যকলাপ সম্পর্কে শিক্ষা গ্রহণ করা এবং কঠিন মাসালা সম্বন্ধে বিশেষভাবে জিজ্ঞাসা করা। মিকাতে পৌঁছার পর ইফরাদ কেবলমাত্র হজ, তামাত্তু কেবলমাত্র উমরা এবং কেরান হজ ও উমরা উভয় একসাথে, এর যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার হাজি সাহেবদের রয়েছে। উল্লেখ্য যে যেসব হাজির সাথে হাদি কোরবানির জানোয়ার থাকে না তাদের জন্য হজে তামাত্তুই উত্তম, আর যাদের সাথে হাদি থাকে তাদের জন্য হজে কেরান করাই উত্তম। কোনো এহরামকারী তার অসুস্থতা বা শত্রুর ভয়ের কারণে যদি হজের অনুষ্ঠানগুলো পালন করতে সমর্থ হবে না বলে তার মনে আশঙ্কা হয়, তবে তিনি এহরাম বাঁধার সময় নিম্নে বর্ণিত শর্ত আরোপ করবেন। আন্না মাহাল্লি হাইসু হাবাসাতনি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তুমি যেখানেই আটকাবে সেখানেই আমার এহরাম শেষ হবে, আমি তখনই হালাল হয়ে যাব। ছোট বালক বালিকার হজ সিদ্ধ হবে, তবে তাদের জন্য ইসলামের ফরজ হজ হিসাবে তা গণ্য হবে না। মুহরমের জন্য গোসল করা, মাথা ধৌত করা এবং প্রয়োজন বোধে চুল কাটা জায়েজ। যখন পরপুরুষের দেখার আশঙ্কা থাকবে তখন মেয়েদের জন্য তাদের মুখমণ্ডলের উপর ওড়না লটকানো জায়েজ হবে। প্রয়োজন বোধে মুখমণ্ডল হতে অপসারিত করার উদ্দেশ্যে ওড়নার নিচে পট্টির ব্যবহার, যা আজকাল অধিকাংশ নারীদের মধ্যে প্রচলিত রয়েছে, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মুহরম যে কাপড় পরিধান করে এহরাম বেঁধেছেন ওই কাপড় কোনো কারণবশত ধৌত করা অথবা তার পরিবর্তে নতুন কাপড় পরিধান করা সবই জায়েজ, তাছাড়া ওই কাপড় বদলিয়ে অন্য কাপড় পরিধান করাও সঙ্গত। যদি মুহরম ভুলবশত অথবা অজ্ঞানতার কারণে সেলাই করা কাপড় পরিধান করেন অথবা মাথা ঢেকে ফেলেন কিংবা সুগন্ধি লাগান, তবে সেজন্য তাকে কোনো কাফারা দিতে হবে না। যদি মুহরম হজে তামাত্তু এবং উমরা সম্পাদনকারী হন তবে তাকে তওয়াফ আরম্ভ করার পূর্বে আল্লাহর ঘর কাবা শরীফে পৌঁছার সাথে সাথে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। রমল দ্রুত চলা এবং ইস্তিবা এহরাম অবস্থায় পরিহিত চাদর ডান কাঁধের নিচে দিয়ে চাদরের উভয় কোনো বাম কাঁধের উপর ধারণ করা, অর্থাৎ ডান কাঁধ খোলা রাখা, শুধু তওয়াফে কুদুমে সর্বপ্রথম মক্কা পৌঁছে যে তওয়াফ করা হয় সিদ্ধ। রমল প্রথম তিন চক্রে নির্ধারিত, আর এটা একমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। তওয়াফের সময় হাজি সাহেবের যদি এমন সন্দেহ হয় যে তিনি তিন চক্র তওয়াফ করেছেন না চার চক্র, এমত অবস্থায় তাকে নিম্ন সংখ্যা অর্থাৎ তিন চক্র ধরে নিতে হবে। সাইয়ের বেলাতেও অনুরূপভাবে নিম্ন সংখ্যাই ধরে নিতে হবে। তওয়াফের সময় ভিড় থাকলে জমজম এবং মাকামে ইব্রাহিমের পেছন দিয়েও তওয়াফ করাতে কোনো দোষ নেই, কারণ মসজিদে হারামের সম্পূর্ণ এলাকাটাই তওয়াফের উপযোগী স্থান। মেয়েদের নিজ দেহের সৌন্দর্যের প্রদর্শনী এবং সুগন্ধি লাগিয়ে পর্দাহীন অবস্থায় তওয়াফ করা জঘন্যতম অপরাধ। মেয়েরা যদি এহরামের পর ঋতুবতী হয়ে যায় অথবা সন্তান প্রসব করে, তবে পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ তাদের জন্য সিদ্ধ হবে না। মেয়েরা যে কোনো কাপড় পরিধান করে এহরাম বানতে পারে, তবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে তাতে যেন সৌন্দর্যের প্রদর্শনী না থাকে এবং সেটা যেন বিভ্রান্তির মধ্যে নিক্ষেপকারী না হয়। এছাড়া তাদের পোশাক যেন পুরুষদের পোশাকের মতো না হয়। হজ ও উমরার এহরাম ছাড়া অন্য কোনো এবাদতে মৌখিক নিয়ত করা অভিনব বিদআত এবং জোরে সোরে বলা আরও জঘন্য বিদআত। হজ ও উমরার উদ্দেশ্যে মক্কায় পৌঁছবার এরাদা করে এহরাম ব্যতীত কোনো বালেগ মুসলিমের জন্য মিকাত অতিক্রম করা হারাম। আর যারা হজ ও উমরার উদ্দেশ্যে নিয়ে মক্কায় আকাশপথে আসবেন, তারা যেন মিকাতের সমান্তরাল পথে এহরাম বাঁধেন। আকাশ যানে আরোহণের পূর্বেই এহরামের প্রস্তুতি গ্রহণ করা শরীয়ত সম্মত। মিকাতের গণ্ডির মধ্যে যার বাসস্থান তাকে এহরাম বাঁধার জন্য পাঁচটি মিকাতের কোনো একটির নিকটে যেতে হবে না, বরং তার অবস্থান স্থলেই তার হজ ও উমরার এহরামের মিকাত। কিছু সংখ্যক লোক হজের পর অধিক সংখ্যক উমরা করার আগ্রহে তানঈম বা জেরানা নামক স্থানে গিয়ে এহরাম বেঁধে থাকেন। শরীয়তে এর কোনোই প্রমাণ নেই। তারবিয়ার দিন আঠই জিলহজ মক্কায় অবস্থানকারী হাজিগণ তাদের নিজ নিজ অবস্থান স্থল হতে হজের এহরাম বাঁধবেন। কাবা শরীফ অথবা মেজাবের কাবা গৃহের ছাদের পানি পড়ার স্থান নিকট হইতে এহরাম বাঁধা জরুরি নয়, যেমন কিছু সংখ্যক হাজিগণ করে থাকেন। প্রকাশ থাকে যে মিনা যাত্রার প্রাককালে বিদায়ী তওয়াফের প্রয়োজন নাই। নয় জিলহজ তারিখে হাজিদেরকে মিনা হইতে আরাফাতের দিকে রওনা করতে হবে। এই যাত্রা সূর্যোদয়ের পর হওয়া উত্তম। আরাফাতে সূর্যাস্তের পূর্বে মুজদালেফার উদ্দেশ্যে রওনা হওয়া সিদ্ধ নয়। আর যখন হাজিগণ সূর্যাস্তের পর রওনা হবেন, তখন যেন তারা ধীরে গম্ভীর্য সহকারে চলেন। মাগরিবের সময়ে হোক কিংবা এশার সময়ে হোক, হাজিগণকে মুজদালেফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়তে হবে। রামি করার উদ্দেশ্যে যে কোনো জায়গা হইতে কঙ্কর সংগ্রহ করা যেতে পারে। মুজদালেফা হইতে কঙ্কর সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই। কঙ্কর ধৌত করা মুস্তাহাব নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবাগণদের নিকট হইতে এমন কোনো কথা বর্ণিত হয় নাই। ব্যবহৃত কঙ্কর পুনরায় ব্যবহার করা ঠিক নয়। নারী ও শিশু প্রভৃতির মতো দুর্বল ব্যক্তিদের জন্য রাতের শেষভাগে মিনার উদ্দেশ্যে যাত্রা করা বৈধ। ঈদের দিন মিনায় পৌঁছার পর তালবিয়া বন্ধ করে দিতে হবে। সেখানে পৌঁছে জামারাতুল আকাবাতে পরপর সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্করগুলো লক্ষ্যস্থলে পড়ে থাকা শর্ত নয়, শর্ত হচ্ছে লক্ষ্যস্থলে পতিত হওয়া। আলেমগণের অধিকতর বিশুদ্ধ মত অনুযায়ী কোরবানের সময়সীমা আইয়ামে তাশরিকের 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সম্প্রসারিত। ঈদের দিন তওয়াফে ইজাফা কিংবা তওয়াফে জিয়ারত করা হজের আরকানসমূহের অন্যতম রুকন। ইহা ভিন্ন হজ ব্রত পালন পূর্ণ হয় না। মিনা দিবস অতিবাহিত হওয়ার পরেও ইহা সম্পাদন করা যেতে পারে। হজ ও উমরা একসাথে করার নিয়ত করলে তাকে একটি মাত্র সাই করতে হবে। অনুরূপভাবে যে ব্যক্তি হজ ইফরাদের এহরাম বাঁধে এবং কোরবানির দিন পর্যন্ত এহরামের অবস্থায় থাকে তাকেও একটি সাই করতে হবে। হাজিদের জন্য কোরবানির দিনে করণীয় কাজগুলো তারতিব অনুসারে করা উত্তম। প্রথমে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, অতঃপর কোরবানি করা, তারপর মাথা মুন্ডন করা কিংবা চুল ছোট করে কাটা এবং কাবা গৃহে তওয়াফ করা, তারপর সাফা মারওয়ার সাই করা। এই তারতিবের যদি ব্যতিক্রম ঘটে এবং আগের কাজটি পরে এবং পরের কাজটি আগে সম্পাদিত হয় তাতে কোনো ক্ষতি নেই। যেসব কাজ সম্পাদন করার ফলে হাজিগণ পুরোপুরি হালাল হয়ে যায় তা নিম্নরূপ: জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডন অথবা ছোট করে চুল কাটা, সাই সহ তওয়াফে হেফাজা করা, দুদিন কঙ্কর মারার পর যারা মিনা হতে তাড়াতাড়ি প্রত্যাবর্তন করতে ইচ্ছুক তাদের ওই দিন সূর্যাস্তের পূর্বে মিনা হতে প্রত্যাবর্তন করতে হবে, অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের পক্ষ হতে তাদের অভিভাবকগণ কঙ্কর নিক্ষেপ করবেন, তবে তাদেরকে প্রথমে নিজেদের পক্ষ হতে কঙ্কর নিক্ষেপ করতে হবে। অসুস্থতার কারণে কিংবা বয়োবৃদ্ধ বা মেয়েদের গর্বের কারণে নিজ হাতে কঙ্কর নিক্ষেপে অপারক ব্যক্তিবর্গের জন্য অপরকে দিয়ে কঙ্কর নিক্ষেপ করানো জায়েজ হবে। কঙ্কর নিক্ষেপের জন্য নিয়োজিত প্রতিনিধি প্রথমে নিজের তরফ হতে এবং পরে স্বীয় মুয়াক্কিলের পক্ষ হতে একই স্থানে দাঁড়িয়ে কঙ্কর নিক্ষেপ করতে পারেন। এই হুকুম প্রস্তর নিক্ষেপের তিনটি স্থানেই সমানভাবে প্রযোজ্য। হাজি যদি তামাত্তু অথবা কেরান হজ সম্পাদনকারী হন, মসজিদুল হারামের মধ্যে বসবাসকারী না হন, তবে তার জন্য পশু কোরবানি করা ওয়াজিব। এই কোরবানির জানোয়ার ছাগ এবং মেষ জাতীয় হলে একটি এবং উট কিংবা গরু জাতীয় হলে সাত ভাগের এক ভাগ হতে হবে। তামাত্তু এবং কেরান হজ পালনকারী যদি পশু কোরবানি করতে অক্ষম হন, তবে তার জন্য হজের সময় তিন দিন এবং নিজ গৃহে প্রত্যাবর্তনের পর সাত দিন রোজা ওয়াজিব। উল্লেখিত তিনটি রোজা আরাফাতের দিনের পূর্বে রাখাই উত্তম। যেন হজ পালনকারী আরাফাত দিনে রোজা না রাখা অবস্থায় থাকতে পারে, আর যদি তা রাখা না হয় তবে তাশরিকের দিনগুলোতে রাখতে হবে। উল্লেখিত দিনের রোজার পর পর একসঙ্গে অথবা মাঝে মাঝে বিরতি দিয়েও রাখা যেতে পারে। ঐরূপ গৃহে প্রত্যাবর্তনের পর সাত দিনের রোজা ও একসঙ্গে অথবা মাঝে মাঝে বিরতি দিয়েও রাখা যেতে পারে। ঋতুবতী এবং নেফাসওয়ালি ছাড়া বিদায়ী তওয়াফ প্রত্যেক হাজিদের জন্য ওয়াজিব। হজের পূর্বে অথবা পরে মসজিদে নববীর জিয়ারত করা সুন্নাত। মসজিদে নববী জিয়ারতকারীদের জন্য প্রথমে দুরাকাত দাখিলা নামাজ মসজিদের যে কোনো জায়গায় পড়া সুন্নাত, তবে এই দুরাকাত নামাজ রোজা শরীফে পড়া উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং অন্যান্য কবরসমূহের জিয়ারত কেবলমাত্র পুরুষদের জন্য শরীয়ত সিদ্ধ, নারীদের জন্য নয়। তবে একমাত্র এই উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। কারো পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ মাজার স্পর্শ করা বা চুম্বন অথবা তার তওয়াফ করা জঘন্য বেদাত। সালাফে সালেহিনদের নিকট থেকে এর কোনো উদ্ধৃতি নাই। আর যদি ইহা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের আশা পোষণ করে তাহলে তা হবে গুরুতর শির্ক। কারো পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো প্রয়োজন মেটানোর অথবা কষ্ট দূরীভূত করার প্রার্থনা জ্ঞাপন করা সিদ্ধ নয়, কারণ এটা হচ্ছে শিরক। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জীবিত আছেন, সেই জীবন বারজাখী, কিন্তু সেই জীবন মৃত্যুর পূর্বের জীবনের ন্যায় সমপ্রকৃতির নয়। কারণ কবরের জীবন এমন এক প্রকৃতির জীবন যার হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অপর কেউ অনুধাবন করতে সক্ষম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে সামনে রেখে দুহাত ঊর্ধ্বে তুলে প্রাণপাত দোয়া করার যে পদ্ধতি কিছু সংখ্যক জিয়ারতকারী অবলম্বন করে থাকেন তা অভিনব বেদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা ওয়াজেব নয় এবং হজেরও কোনো শর্ত নয়, যা কিছু সংখ্যক সাধারণ লোক মনে করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে সফর করার বৈধতা প্রমাণের জন্য যে সমস্ত হাদিস বর্ণনা করা হয় তা সবগুলোরই সনদ দুর্বল অথবা হাদিসগুলো মওদু মনগড়া। এবারে যে সকল দোয়াসমূহ আরাফা মুজদালিফা ও অন্যান্য স্থানে পড়া উচিত সেগুলো হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, অর্থাৎ হে আল্লাহ, আমি আমার দীন ও দুনিয়া, আমার পরিবার পরিজন ও বিষয় সম্পদের নিরাপত্তার জন্য তোমার নিকট প্রার্থনা করছি। আল্লাহুম্মাস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা হফজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামাইনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার গোপন দোষসমূহ ঢেকে রাখো, আমাকে ভয়ভীতি হতে নিরাপত্তা দান করো, আমার অগ্রপশ্চাৎ ডান বাম এবং ঊর্ধ্ব হতে আপতিত বিপদ হতে আমাকে তুমি নিরাপদে রেখো, আমি পায়ের তলা হতে মাটি ধসে যাওয়ার ফলে মৃত্যুবরণ হতে তোমার আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে দৈহিক কৌশলে রেখো, আমার শ্রবণ ইন্দ্রিয় এবং দৃষ্টিশক্তিকে কৌশলে রেখো, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ, আমি কুফরি দরিদ্রতা এবং কবরের আযাব হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি সাধ্যানুসারে তোমার সঙ্গে কৃত অঙ্গীকারের উপর কায়েম রয়েছি, আমি যা কিছু করছি তার অপকারিতা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে যেসব নিয়ামত দান করেছ আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমি আমার সমুদয় গুনাহ হতে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া আর কেউ আমার গুনাহসমূহ মাফ করতে পারবে না। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, অর্থাৎ হে আল্লাহ, আমি চিন্তা ও উদ্বেগ, অক্ষমতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা, ঋণের গুরুভার এবং পরাজয়ের গ্লানি হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। اللهم اجعل اول هذا اليوم صلاحا واوسطه فلاحا واخره نجاحا واسالك خير الدنيا والاخره يا ارحم الراحمين, অর্থাৎ হে আল্লাহ, তুমি আজকের দিনের প্রথম অংশকে পুণ্যের, মধ্য অংশকে সাফল্যের এবং শেষ অংশকে পরকালের মুক্তির ওসিলা করে দাও। হে পরম দয়ালু, তোমার নিকট আমি দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনা করছি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া কলবিন লা ইয়াখশা ওয়া নাফসিন লা তাশবা ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট অনুপকারী জ্ঞান, নির্ভয় অন্তর, অতৃপ্ত আত্মা এবং অগৃহীত দোয়া হতে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফাজআতি নিকমাতিক ওয়া জামি'ই সাখাতিক। অর্থাৎ হে আল্লাহ, আমার প্রতি তোমার নিয়ামতের অবক্ষয়, অনাবিল শান্তির অপসারণ, শাস্তির আকস্মিক আক্রমণ এবং সমস্ত অসন্তোষ হতে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফাওয়াতিহাল খাইরি ওয়া খাওয়াতিমা ওয়া জাওয়ামিয়া ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া জাহিরাহু ওয়া বাতিনাহু ওয়া দারাজাতিল উলা মিনাল জান্নাহ। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট মঙ্গলের সূচনা, তার পরিসমাপ্তি এবং তার ব্যাপকতা, তার প্রথম ও শেষ, তার প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং বেহেশতের উচ্চ মর্যাদা প্রদানের জন্য তোমার নিকট আবেদন করছি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন তারফা যিকরি ওয়া তাদা উযরি ওয়া তুতাহহিরা কলবি ওয়া তুহাসসিনা ফারজি ওয়া তাগফিরা লি যামবি ওয়া আসআলুকা আদ-দারাজাতিল উলা মিনাল জান্নাহ। অর্থাৎ হে আল্লাহ, আমার শরণকে গৌরবময়, আমার বোঝা অপসারিত, আমার অন্তরকে পবিত্র, আমার গুপ্ত অঙ্গকে সংরক্ষিত, আমার গুণাগুলোকে মার্জনা এবং বেহেশতে উচ্চ মর্যাদা প্রদানের জন্য আমি তোমার নিকট আবেদন করছি। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব ওয়াল আবসার সাররিফ কুলুবানা আলা তাআতি। অর্থাৎ অন্তরসমূহের বিবর্তনকারী হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ তাআলা আমাদের হজ ও ইবাদত বন্দেগী কবুল করুন, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। أشهر معلومات لبيك اللهم لبيك الحج أشهر معلومات لبيك لا شريك لك لبيك الحج أشهر معلومات إن الحمد والنعمة لك الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك